أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي اقرأ باسم ربك الذي خلق پاٹھ کر تمہار پرتی پالکر نامے جنی سرشتی کریا چھن خلق الانسان من علق سرشتی کریا چھن مانوش کے علاق ہوئیتے اقرأ وربك الاکرم پاٹھ کرو আর তোমার প্রতিপালক মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানিত না বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিয়াই থাকে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত তুমি কি উহাকে দেখিয়াছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাত ছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরিয়া মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ অতএব সে তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক আমি আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও।